عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের দর্শে আমরা কিছু আধুনিক জীবনের আদব নিয়ে আলোচনা করব। আধুনিক জীবন বলতে যেগুলো আগে ছিল না, বর্তমানে হয়েছে, নতুন নতুন আবিষ্কার যেগুলো আমরা ব্যবহার করি। আর এই কথা আপনারা জানেন যে যদিও মুসলিমরা সেসব যন্ত্র আবিষ্কার করেনি, কিন্তু ব্যবহারের দিক দিয়ে মুসলিমরা পিছিয়ে নেই। এই মাইক্রোফোন বলুন, এই মাইক্রোফোন মুসলিমরা বেশি ব্যবহার করে না কাফেররা বেশি ব্যবহার করে? আপনি খেয়াল করলেই দেখতে পাবেন যে এই মাইক্রোফোন মসজিদে মসজিদে মাইক্রোফোন, এত মসজিদ আর এত ব্যবহার অন্য ধর্মে নেই। তো মুসলমানরা বানাতে পারে না, আমাদের বলা হয় যে অমুসলমানরা বানাবে আর মুসলমানরা ব্যবহার করবে, এটা মুসলমানদের একটা গর্ব। কিন্তু না, নিজে বানাতে পারলে তাতেই বেশি গর্ব, তাই না? নিজের বানানো ঘরে বাস করে বেশি গর্ব হয়, পরের বানানো ঘরে বাস করে ততটা হয় না যতটা পয়সা দিয়ে বাস করা হয়। বেশ, এই আদবগুলোর মধ্যে থেকে একটা যন্ত্র হলো টেলিফোন। টেলিফোন আমরা সবাই ব্যবহার করি, আর আজকাল মাশাআল্লাহ চাষি থেকে নিয়ে রিক্সাওয়ালা, আর ব্যবসায়ী থেকে নিয়ে আপনার ছাত্র অথবা শিক্ষক অথবা যে কোনো চাকরিজীবী, সবারই হাতে টেলিফোন, হাতে হাতে টেলিফোন। টেলিফোন আমাদের আধুনিক জীবনের বড় উপকারী জিনিস, তবে এর অপকারিতার ব্যাপারে উদাসীন থাকা উচিত নয়, যেহেতু এর সাহায্যেই অন্তঃপুর বাসিনী অন্দর মহল হতেই প্রেমের বাঁশি বাজায়। এরই দ্বারা তরুণ তরুণীরা আপোষে পরিচয়, প্রেমালাপ, সাক্ষাতের ওয়াদাদান, অভিরতি ও অভিসার প্রকাশ ইত্যাদি করে থাকে। এরই মাধ্যমে আজকাল SMS, আজকাল আবার হোয়াটসঅ্যাপ এবং আরো অনেক কিছু, যে পুরো দুনিয়াটাকে ওপেন করে দিয়েছে আপনার সামনে, সবাই যেন আপনার সামনে আছে। অজ্ঞাত পরিচয়ে খল ব্যক্তি ও শত্রুরা এরই মাধ্যমে দাম্পত্য পরিবারে ভাঙন ধরায়। চুগলখোর ও গিবতকারীরা হিংসা, দেশ, মাৎসর্য বসে সোনার সংসারে আগুন লাগায়। একটা সামান্য ফুসমন্ত্র দিলে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটে, একটা সামান্য ফুসমন্ত্র দিলে শাশুড়ি বয়ে আপনার বিদ্বেষ জন্মে, সামান্য ফুসমন্ত্রের কারণে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগে এবং বাপ বেটায় ছাড়াছাড়ি হয়। এ কথা আপনারা জানেন, একটা কথা ফোনের মাধ্যমে বলে দিলেই বাস। আর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত নয় যে কোন মহিলাকে তার স্বামীর জন্য নষ্ট করে দেয়, আর সেই যে কোন চাকরকে বা কোন দাসকে তার প্রভুর জন্য, তার মনিবের জন্য, তার মালিকের জন্য নষ্ট করে দেয়। একটা কথা ভাঙানি, কান ভাঙানি দিলেই সে নষ্ট হয়ে যাবে। অনেক সময় অপ্রয়োজনীয় কথাবার্তায় অধিকাংশ মহিলাদের তরফ থেকে অপ্রয়োজনীয় কথাবার্তা, দূরবর্তী আত্মীয়দের সাথে আলাপে অনর্থক সময় অর্থ ব্যয় করা হয়। আপনি দেখবেন মহিলাদের ব্যাপারে জরুরি কথা না, হ্যালো ফোন ধরে আছে, হ্যাঁ কি করছো, এই করছি, কি করলে, কি রাঁধলে, আজকে কি, হ্যাঁ এই সব আর কি, নানা রকম অপ্রয়োজনীয় কথাবার্তার মাধ্যমে শুধু বিল বাড়ে। প্রয়োজনীয় আত্মীয়তার বন্ধন বজায় রাখার জন্য সত্যি টেলিফোন, মানে আপনার আত্মীয়তার বন্ধন যাওয়া আসা হয় না, জিয়ারত হয় না, টেলিফোনের মাধ্যমে আপনি বজায় রাখতে পারেন। কিন্তু অপ্রয়োজনীয় খরচ, যেমন আপনি জিজ্ঞেস করলেন, কুশলবার জিজ্ঞেস করলেন কেমন ছেলেরা কেমন আছে ইত্যাদি ইত্যাদি, তারপরে আপনার আজকে জিজ্ঞেস করার কি দরকার যে আপনার কি রান্না হলো আজকে, আজকে কি রেঁধেছ, এই শ্রেণীর কথাবার্তা অনেক সময় লম্বা হয়ে যায়। তারপরে বিভিন্ন গিবত চুগলি ইত্যাদি অপ্রয়োজনীয় কথাবার্তা হয় এই টেলিফোনের মাধ্যমে। অতএব আপনি সতর্ক হন এবং পরিবারকে ইমানি তরবিয়ত দিয়ে এই যন্ত্রের কুফল ও মন্দ থেকে আপনি দূরে রাখুন। এই যন্ত্র খুবই খারাপ জিনিস, আর এই যন্ত্র কত বড় সর্বনাশ ঘটাচ্ছে যুবক যুবতীদের মাঝে নিশ্চয়ই আপনারা দেখছেন, আপনারা বিভিন্ন খবর বা সংবাদ মাধ্যমে নিশ্চয়ই দেখছেন যে আজকাল 7-8 উঠলেই বাস মোবাইল চাই। ছেলে চাই, মেয়ে সেদিনে খবরে দেখলাম এক মেয়ে আত্মহত্যা করেছে, কি দোষ কি ছিল? বাবার কাছে মোবাইল চেয়েছিল, তো বাবা মোবাইল দেয়নি। বুঝতে পেরেছে ব্যাপারটা কি, যুগটা কি? তুই মোবাইল নিয়ে কি করবি এখন? না তুই ব্যবসায়ী আর না তুই, তোর প্রয়োজনটা কিসের? না আমার সব বন্ধুদের আছে, আমার নেই। ব্যাপারটা পরিষ্কার, বাবা মা বুঝতে পেরেছিল যে এর মাধ্যমে চরিত্র খারাপ হতে পারে, দেবে না, বাস জিদ করেছে, মেয়েও জিদ করেছে, তারপরে দরজা বন্ধ করে দিয়েছে আর দরজা খুলে না। শেষকালে দরজা ভেঙে দেখছে তো গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলছে ফ্যানে, সিলিং ফ্যানে। তো এরকম মানে এমন জিনিস হয়ে গেছে এই মোবাইল, যে এই মোবাইল ব্যবহার না করতে পারলে কেউ আর থাকতেই পারবে না। আপনারা নিজেরাই দেখুন, আপনি যেখানে যাবেন এই সময় এখন পাস করার জন্য, আপনি আগে লোকেরা ট্রেনে সফর করত, সঙ্গে পত্র পত্রিকা নিত না, বহু মানুষ পত্র পত্রিকা বই সঙ্গে রেখে পড়তো, এখন আর পত্র পত্রিকা না, এখন কি, এখন হচ্ছে মোবাইল। আমি সেদিন স্কুলে গেলাম বাচ্চাকে আনতে, তো দেখছি স্কুলের মাস্টার, হ্যাঁ, ও নিজে গ্যালাক্সি নিয়ে ব্যস্ত আছে, আর ছেলেরা আপোষে কি করছে, হুড়োহুড়ি মারামারি করছে। আপনি ঘরে যান, আপনি ঘরেও দেখবেন আপনার স্ত্রীর কাছে মোবাইল থাকলে সে আপনার সঙ্গে কথা বলছে না, সে আপনার নিজের মোবাইল নিয়ে ব্যস্ত। এইভাবে আপনিও ব্যস্ত, আপনিও বিজি, আপনিও স্ত্রী কত সময় দেন না, যতটা সময় আপনি কাকে দেন, এই স্ত্রীকে দেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে যন্ত্র কতটা খারাপ জিনিস, অবশ্য উপকারী ঠিকই। এই যন্ত্রের মাধ্যমে আপনার দিন সহজ হয়ে গেছে, আপনি সারা বিশ্বের বড় বড় আলেমদের কোন তাদের সঙ্গে যোগাযোগ করা, তাদের কথা শোনা, তাদের বই পড়া সুযোগ ছিল, কিন্তু আজকে যদি আপনি চান এইখানে এই যন্ত্রটা টিপিয়ে আপনি যে কোনো আলেমের, বড় আলেমের বই আপনি পড়তে পারবেন আর বক্তৃতা আপনি শুনতে পারবেন, খুব সহজ হয়ে গেছে। তো এটা যত বড় উপকারী তত বড় অপকারী। সুতরাং সাবধান, ব্যবহার করার জন্য আপনার আপনার বাড়িতে অস্ত্র আছে, তা বলে তো মানুষ খুন করেন না, নিশ্চয়ই আপনি গরু জবাই করেন, মুরগি জবাই করেন, তো সেইভাবে কন্ট্রোলের সাথে। আগুন, আগুন বিশাল জিনিস, কিন্তু আপনার বাড়িতে আগুন আছে। পানি বিশাল জিনিস, বন্যা এসে ধ্বংস, তুফান ধ্বংস করে দেখেন, সেই পানি আপনার বাড়িতেও আছে। তো সেইগুলো যদি নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যবহার করতে শেখেন তাহলে নিশ্চয়ই আপনার ক্ষতি হবে না। এবারে আমভাবে টেলিফোনের কথা বলা হলো, মোবাইল বিশেষ করে দোয়ালাপের জন্য, মোবাইল আমাদের জন্য আরো বেশি উপকারী যন্ত্র, কিন্তু তার অপকারিতাও টেলিফোনের চাইতে অনেক বেশি। আর ছেলে মেয়েদের হাতে পড়লে তাতে আপনার সতর্কতা কিছু নেই, আপনি কি তাদের পিছনে পিছনে ঘুরে বেড়াবেন? কোনো ব্যাপার নাই, কি করছে কি দেখছে আপনি কি দেখে বেড়াবেন? আজকেই নেটে দেখলাম একটা খবরে বলছে ছোট বাচ্চাদেরকে এই মোবাইল দেবেন না। কেন বলুন তো? ছোট ছোট বাচ্চারা দেখেছেন খুব খেলা করে নিয়ে, আর আজকাল তো আবার মা বাপ তো আদুরে হলে পরে দিয়েই দিচ্ছে, মায়ের পেট থেকে বেরিয়ে বটন টিপছে দেখেছেন আপনারা, তো ঝোঁক করছে তখন ছেলেকে দিচ্ছে। ছোট বাচ্চার জন্য এটা খুবই ক্ষতিকর। কি জন্য? এর মধ্যে যে ম্যাগনেট আছে, এর মধ্যে যে চুম্বক আছে, চুম্বকের এত শক্তি যে ওই স্যাটেলাইট কোথায় আছে আকাশে, সেই স্যাটেলাইট থেকে এখানে কথা আকর্ষণ করছে। তো কত বড় চুম্বক আছে, আর এই চুম্বকটা যদি ছোট বাচ্চা বিশেষ করে ব্রেনের কাছে যায়, এমনকি বড়দেরও জন্য বলছে হার্টের সমস্যা হতে পারে, এখানে বুকে রাখবেন না, হার্টের সমস্যা হতে পারে, ব্রেনের কাছে সবসময় কানে নিলে পরে যে মানুষ বেশি বেশি ব্যবহার করে তার ক্ষতি হয়, মানে ব্রেনের ক্ষতি হতে পারে, ছোট বাচ্চার কচি কাঁচা ব্রেনে ক্ষতি হবে, কান মানে শ্রবণ শক্তিতে ক্ষতি হতে পারে। আজকে খবরে দিয়েছে ছোট বাচ্চাদের হাতে খবরদার এই জিনিস দেবেন না খেলতে। সুতরাং এখন এটা তো বাহ্যিক হলো, বাকি ভিতরে যেসব বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া হয়, তাদেরকে নেট দেওয়া হয়, তারা সে নেটে, আবার নেটে তো ওয়াইফাই তো কিনতে হবে না, যেখানে আপনি বহু জায়গা আছে সেখানে গেলে ওয়াইফাই ফ্রি, আমাদের দেশে ওয়াইফাই শুনেছি ট্রেনে নাকি ওয়াইফাই ফ্রি হচ্ছে, তারপরে বিশেষ বিশেষ জায়গাতে স্মার্ট এরিয়া, যেমন আমাদের বালাদিয়ার সামনে আছে পৌরসভার সামনে স্মার্ট এরিয়া, ওখানে যান আপনার ওয়াইফাই ফ্রি, তো সেখানে গিয়ে ছেলেটা কি দেখছে আপনি কি পেছনে পেছনে ঘুরে বেড়াবেন নাকি দেখে বেড়াবেন? তো এইভাবে নোংরামি প্রচার হচ্ছে এই যন্ত্রের মাধ্যমে। মোবাইলের মাধ্যমে চিঠি পাঠাবার ব্যবস্থা আছে, খারাপ চিঠি থেকে নিজেকে দূরে রাখুন, তাতে ব্যবস্থা আছে কথা রেকর্ড করার, সুতরাং জাসুসি করা থেকে দূরে থাকুন, আপনার কথা এর মাধ্যমে মানে রেকর্ড হবে আর ভিডিও হবে, ভিডিও করে নেওয়া হচ্ছে আপনাকে, ভিডিও করে আপনাকে ফাঁসাতে পারে। ক্যামেরা বিশিষ্ট মোবাইল হলে কারো অজান্তে তার ছবি তুলবেন না, কোনো অবৈধ ছবি অবশ্যই তুলবেন না, যেমন হচ্ছে স্কুল কলেজগুলোতে হচ্ছে, আপনার সাধারণত আম জায়গাগুলোতে হচ্ছে, মহিলা বুঝতেও পারে না যে আমার ছবি কেউ তুলছে, তো সেক্ষেত্রে মহিলাদেরকে বেশি সতর্ক হওয়া দরকার। টেলিফোন বা মোবাইলের রিং সাধারণ রাখুন, আপনার এই মোবাইলে যদি ক্লিন করা হয়, আপনি দেখবেন মাশাআল্লাহ ভালো দাড়িওয়ালা লোক, হ্যাঁ সুন্দর, পাশে বসে বসে গল্প করছে, হঠাৎ করে রিং বেজে উঠলো, ও বাবা, মিউজিক আধুনিক গানের, তারপরে কি কি সব রিংটন, রিংটন এ বিভিন্ন মিউজিক লাগানো আছে। আর এরই ফজিলতে মসজিদের ভিতরে যেখানে আল্লাহর কালাম হবে, আল্লাহর ঘরে কি হয়, শয়তানের বাঁশি বাজে, সেখানে গান যায়, সেখানে বাজনা যায়, কিসের ফজিলতে, এই মোবাইলের ফজিলতে। এমনকি নামাজ পড়া অবস্থাতেও আপনি কোরআন শুনবেন না মিউজিক শুনবেন, এমন এমন বাজনা আছে যে আপনার সাপও নাচতে লাগবে সেই বাজনাতে। আজিব, কেউ কেউ বন্ধ করতেই জানে না, সারা সারা নামাজটাই নষ্ট করে দেয়, চার চার রাকাত রিং বেজেই আছে আর মিউজিক বাজছে, এত বড় বোকা লোক আছে। সুতরাং রিংটনে খবরদার মিউজিক লাগিয়ে রাখবেন না, চাহে আপনি মসজিদে আসুন, মসজিদে এলে তো আপনাকে কি করতে হবে, সাইলেন্ট করে রাখতে হবে, কিন্তু তবুও আপনি মিউজিক লাগিয়ে রাখবেন না। আর তেমনি, কারণ মিউজিক হচ্ছে হারাম, ইসলামে মিউজিক জায়েজ না, তেমনি আপনি কোরআন লাগিয়েও রাখবেন না, যে আপনি ধার্মিক লোক কোরআন লাগিয়ে রাখবেন, আজান লাগিয়ে রাখবেন, এটাও জায়েজ না। কেন জায়েজ না বাদশা? আপনি বাথরুমে আছেন, বাথরুমে আপনার কোরআন বেজে উঠলো, ঠিক আছে, এমন অবস্থায় আছেন যে সময় আপনি পায়খানা করছেন, এমন অবস্থায় আছে আপনি স্ত্রীর কাছে আছেন, সেই সময়ে আপনার রিং বেজে উঠলো, তো কোরআনের অপমান হবে না? হবে না। আল্লাহর জিকির যে সময় করতে হয় না, সেই সময় আপনার মোবাইলে রিং বেজে উঠবে। এই জন্য না কোরআন লাগানো, মাজার লাগানো ভালো, আর না রিং লাগানো ভালো, রে কি বলে আপনার মিউজিক লাগানো ভালো, এই উভয় থেকে সাধারণ রিং, যেটা সাধারণ রিং টং লাগিয়ে রাখবেন, আপনার কোনো ক্ষতি হবে না। অনেকে রিং টং এর ব্যবসা করে, আপনি যান দোকানে আপনাকে রিং টং দেবে, হ্যাঁ গান, এই ব্যবসা হারাম, এই ব্যবসা জায়েজ না। মিউজিক ভরে আপনি কোরআন ভরে দিচ্ছেন, ঠিক আছে মানলাম যে হ্যাঁ জায়েজ, কিন্তু তবুও বললাম এইভাবে নাপাক জায়গায় ব্যবহার হতে পারে। আর আপনি মিউজিক ভরে ভরে দিচ্ছেন আর পয়সা নিচ্ছেন 10 রিয়াল করে, এটা আপনার জন্য হালাল না। যেমন বললাম, মসজিদে এলে, দর্শে এলে আপনি মিউজিক আপনার রিং টং বন্ধ করে নেন, কারণ দর্শের ডিস্টার্ব হবে, আর মসজিদে এলে মুসল্লিদের নামাজিদের ডিস্টার্ব হবে। আপনার মোবাইল দ্বারা অপরকে কষ্ট দেবেন না, বা নিজে তথা অপরের ইবাদতে মনোযোগ ও একাগ্রতা নষ্ট করবেন না। পরন্তু ইবাদতের জায়গায় যদি রিং বন্ধ করতেই ভুলে যান, তাহলে প্রথম রিং হওয়া মাত্র সাথে সাথে বন্ধ করে ফেলুন। নামাজ পড়তে পড়তে রিং বন্ধ করা হবে না? হবে না। মনে করুন আপনার মোবাইলে রিং আছে, সাধারণ রিং, বা মিউজিক নেই, বাজনা নেই, তো আপনি ভাবলেন যে নামাজে আমি মশগুল থাকবো, রিং বাজতেই থাকুক, কোনটা ভালো? হ্যাঁ আইয়ুব, রিংটা বন্ধ করে দেবেন নাকি নামাজে মশগুল থাকবেন? নামাজে আপনি মশগুল থাকবেন কি করে, আপনাকে তো রিং বাজাচ্ছে, আপনার মশগুলিয়াত, আপনার মন তো কেড়েই নেবে সে। এই জন্য রিংটা তাড়াতাড়ি বন্ধ করতে হবে, যাতে নিজের নামাজ এবং অপরের পাশের মুসল্লির নামাজ, সারা মসজিদের মুসল্লিদের নামাজ নষ্ট না করে। প্রথম চান্সেই আপনি বন্ধ করে দেন। নামাজ অবস্থায় হলেও তা ছেড়ে রাখবেন না, কারণ তাতে আপনার সাথে প্রায় সকল নামাজির মনোযোগ নষ্ট হয়ে যাবে, মনোযোগ চুরি হয়ে যাবে। এই হলো মোবাইল সম্পর্কে একটা মানে কিছু মোটামুটি কিছু আদব, একটা গল্প বলি। বলা হলো মুসল্লিদেরকে যে আপনারা যারা আসছেন ভাই, আপনারা খবরদার, মসজিদে ঢোকার সময় মসজিদে দরজায় দরজায় লেখা থাকে, হ্যাঁ, টার্ন অফ মোবাইল নাকি লেখা থাকে ইংরেজিতে, আরবিতে লেখা আছে আগলেতিল জওয়াল কিংবা আগলিক জওয়াল, বাংলাতে লেখা থাকে অনুগ্রহ পূর্বক আপনার মোবাইল বন্ধ রাখুন, তারপরে এইভাবে চিহ্ন দিয়ে আপনার মোবাইলের উপরে এইভাবে চিহ্ন, তার মানে কি এখানে মোবাইল ব্যবহার করবেন না, কারণ এটা হচ্ছে নামাজের জায়গা। কোন কোন জায়গাতে আরবিতে লেখা থাকে সমস্ত মানুষের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করুন, দিয়ে আপনার সম্পর্ক মসজিদে এসে আল্লাহর সঙ্গে জুড়ুন, কত সুন্দর সুন্দর কথা লেখা থাকে। এখন গ্রামের মতো মানে একজন লোক, হোমরা চোমরা লোক, সে বেচারি বন্ধ করে না, মসজিদে এসে নামাজ পড়ে, সারা সারা সমস্ত রাকাতটাকেই নামাজে বরবাদ। ইমাম সাহেব বললেন, এত বলা হচ্ছে তবু, যেমন জামে মসজিদে আপনি কখন কখন আক্ষেপ করে আপনি বলতে শুনবেন যে আপনাদেরকে বারবার বলা হচ্ছে তবু আপনার আল্লাহ ইয়াহদিকুম, আল্লাহ ইয়াহদিকুম বলা হচ্ছে, যে কমসে কম মিউজিক মসজিদে এসে হ্যাঁ বন্ধ করে রাখো, কিন্তু এরা বন্ধ করে না। তো সে মোরল সাহেব গেলেন খেপে, ঠিক আছে, তো খেপে গেলেন তো আর কিছু বললেন না, গুমুস গামুস করে মসজিদ থেকে বেরিয়ে গেলেন। একদিন ইমাম সাহেবের মোবাইল, কিন্তু ইমাম সাহেবের মোবাইলে মিউজিক ছিল না, মোরল সাহেবের মিউজিক ছিল, ইমাম সাহেবের মিউজিক ছিল না, নামাজ পড়তে পড়তে বেজে উঠেছে, সঙ্গে সঙ্গে ব্যাচারি বন্ধ করে দিয়েছে। নামাজে সালাম ফেরার পর আর যায় কোথা? সেই মোড়ল, এই আপনারা খুব বলেন এই হুজুরদের এই হচ্ছে কাজ, আম্মা বাদ, মানে আমি বাদ, আমি যা করব তোমরা তা করো না, এই পরকে বলছেন মোবাইল বন্ধ করতে। আমি নিজে মোবাইল বন্ধ করেননি, আমি ভুলে গেছিলাম ভাই, আমি ভুলে গেছিলাম, ভুলে তো সবাই যায়। মানে ঠিক আছে, ভুলে সবাই যায়, কিন্তু আপনার ছিল কি মিউজিক আর আমার হচ্ছে সাধারণ নেই, পার্থক্য আছে। বলছে ওই হলো আপনাদের ওই রকমই অভ্যেস, বুঝতে পারলেন? দিয়ে হুজুরকে কি করলেন? একই তো হুজুর ছোট, গ্রামের মন জুগিয়ে চলতে হয়। আচ্ছা বলুন তো, গ্রামের ইমাম সাহেবরা হাদিস কোরআন মেনে চলে না মোরল মাতব্বরদেরকে মেনে চলে? হ্যাঁ, হাদিস কোরআন মেনে চলে না গ্রামের হুজুররা, মাতব্বরদের কথা মতো চলে, না হয় ভাত বন্ধ হয়ে যাবে, না হয় পেট বন্ধ হয়ে যাবে। সুতরাং বেচারি ইমাম সাহেবকে দাবিয়ে দিল, কে পারলো না, হুজুরতে পারা মুশকিল আছে। তো এইরকম ঘটনা ঘটে কিসের জন্য? এই জন্য, দেখেন এই জিনিস মানুষের মাঝে বিচ্ছেদ সৃষ্টি করে, বিদ্বেষ সৃষ্টি করে। চলুন আর একটা যন্ত্রের কাছে যাই, রেডিও, টিভি, ভিডিও। এও এমন একটা যন্ত্র যে আজকাল এইসব যন্ত্র ছাড়া বাঁচা মুশকিল আছে। কারণ যদি দেশে বাস করতে চান, দেশের খবর রাখতে হবে, এবং কমসে কম রেডিও খবর আপনি শুনবেন, আর যদি টিভি থাকে, টিভি যদি আপনি রাখেন, আপনি যদি বলেন এখন বিভিন্ন চ্যানেল উঠেছে, এখন 800, 1000, 1500 করে চ্যানেল আছে, রিমোটের মাধ্যমে আপনি বহু চ্যানেল দেখতে পারেন, আপনি চাইলে ভালো জিনিস দেখতে পারেন, এটা অস্বীকার করা যায় না, তাতে ভালো মন্দ সবই আছে। যেমন বর্তমানে লোকে পিস টিভি দেখে, অনেকে দেখছে ভালো ভালো প্রোগ্রাম, অনেকে দেখছে, অনেক চ্যানেল আছে ভালো ভালো, কিন্তু এতে এই চ্যানেলগুলোতে অধিকাংশ ভালো না, অধিকাংশ খারাপ, অধিকাংশ খারাপ। আর মানুষের মন, বেশিরভাগ মানুষ ভালো না খারাপ? বেশিরভাগ মানুষ খারাপ। আর মনের মধ্যে মন হচ্ছে তিন প্রকার, অধিকাংশ মন নাফসে লাওয়ামা, না নাফসে মুতমাইন্না, না নাফসে আম্মারা। হ্যাঁ বাদশাহ, কোন নাফসটা বেশি? তিন প্রকার নাফস, নাফসে মুতমাইন্না, নাফসে লাওয়ামা, নাফসে আম্মারা। কোন মানুষের কোন মনটা বেশি? ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লা আম্মারাতুন বিসসু। মানুষের অধিকাংশ মন হচ্ছে নাফসে আম্মারা, খারাপ দিকে, সব সময় খারাপ দিকে। যতই ভালো লোক আপনি বলেন, খারাপ দিকে ঝুঁকবেই ঝুঁকবে। এখন আপনি মনে করুন চ্যানেলে আপনি কিংবা নেট খুলেছেন, ইউটিউব খুলেছেন, ইউটিউব খুঁজতে খুঁজতে আপনি যদি আমার বক্তৃতা বের করেন, তো নিচেই দেখবেন একটা উলঙ্গ মেয়ের ছবি আছে। মনটা চায় না, চায় না যে ওইটা দেখি কি বটে। এটা না মানুষের, কেউ দেখে কেউ দেখে না, কিন্তু মানুষের মন ঝুঁকে যায় ওই দিকে যাই, তেমনি চ্যানেল টিপতে টিপতে টিপতে, এখন 1000-1200 চ্যানেল টিপতে টিপতে, কোন চ্যানেলটা কোন চ্যানেল, আপনি কোরআন শুনবেন না পাশের চ্যানেল শুনবেন? বলি খবর দেখে হুজুর, খবর দেখে। এক বাড়িতে গেলাম, দাওয়াত ছিল, তো বললাম ভাই টিভিটা বন্ধ করুন না, খবর হচ্ছে তো। আমরা খবরের সাথে সাথে যে গবর জবরও হচ্ছে, একটা চায়ের অ্যাডভার্টাইজ দিচ্ছিল আপনাদের দেশের, সে বিশ্রী মানে ড্যান্স দিয়ে, তো আমি বললাম তো খবর শুনছেন, খবরের মাঝে মাঝে যে অ্যাডভার্টাইজ আসে, আর এটাই ওদের লাভ, এই অ্যাডভার্টাইজগুলোতে যে নোংরা জিনিসগুলো আসছে, কমসে কম ছেলে মেয়েদের সামনে আর বুঝতেই পারছেন একসঙ্গে বসে দেখা হয়, একসঙ্গে বসে বাড়ির পরিবারের সমস্ত সদস্য একসঙ্গে বসে টিভি দেখে। আমাদের দেশের এক বক্তা ছিল, তো সে বেচারি মারা গেছে, তো সে এই টিভি সম্পর্কে বলতে বলতে একটা গল্প বলছে। সেই সময়ে তার ওই সময় যে সময় জলসা করছিল, সেই সময় একটা বই নেমেছিল, কি যেন বেদের মেয়ে জোসনা নাকি, তো এই বইটা খুব চলছিল চারিদিকে, সব চারিদিকে সব এই মুখে মুখে গান, শুধু বেদের মেয়ে জোসনা আমায় পাগল করেছে। তো এই এই বই এই গান এই চলছে টিভি, তো বলছে যে একটা পরিবারের ব্যাপারটা দেখুন, সন্ধ্যাবেলায় ফিল্মটা হচ্ছে, তো সেখানে বাপ আছে, মা আছে, ভাই আছে, ভাবি আছে, সবাই আছে, ছেলে আছে, মেয়ে আছে, এবারে বুড়ো আছে, সেও আছে, সেও পাশ থেকে দূরে থেকে দেখছে। বলছে সকালবেলা যখন ঘুমিয়ে গেল, ঘুমিয়ে এসে সবাই বেদের মেয়ের স্বপ্ন দেখছে, উঠেই সেই গান বাজছে, যুবক যে সেও বলছে বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে, কি তারপরে কি ফাঁকি দিয়েছে, কি কি বলছে, সেও হু হু হু করে গান বলছে আর উঠছে, তারপরে বাপও সেই গান বলছে, বুড়ো বেচারি, বুড়োর স্ত্রীও নাই, বুড়িয়ে গেছে 80-90 বছর বয়স, সেও সকালবেলায় উঠে বলছে বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে, হু হু হু হু হু। মানে এত লোককে হাসাতো, তো মনে পড়ছে যে সত্যি মানে প্রত্যেকেই বেদের মেয়েকে পছন্দ এখন, হিরোইন সে তো এইভাবে পরিবারের একসাথে বেহায়মিপনা, একসাথে বসে বউ ছেলে মেয়ে সব একসাথে দেখা হয়। অনেক ক্ষেত্রে বৌমা হয়তো মুখটা নামিয়ে নেয় কি শাশুড়ি মুখটা ঘুরিয়ে নেয়, এমন হতে পারে, কিন্তু দেখে অনুভূতি সবারই এক, অনুভূতি সবারই এক। আর এতে আপনার কত ক্ষতি হয়। রেডিও শুনুন কিন্তু গান বাজনা শোনা থেকে অবশ্যই দূরে থাকুন, টিভি দেখুন কিন্তু গান বাজনা শুনবেন না, অবৈধ কিছু দেখবেন না। আর টিভির যে কত ক্ষতি সে তো একদিন বলতে হবে, টিভির বিভিন্ন ক্ষতি আছে, তার মধ্যে আপনারা নিশ্চয়ই উপভোগ করবেন বা কি বলে আপনারা উপলব্ধি করবেন যে টিভির মাঝে আপনি ঘরের ভিতরে টিভি লাগিয়ে মহিলাদের সাথে মহিলাদেরকে পরপুরুষ দেখানো হয় এবং নগ্ন অনেক কিছু দেখা হয়, এমন কিছু খবর আছে কাফেরদের খবর যে খবরকে আমরা বিশ্বাস করি ওহির মতো, এবং তাতে মুসলমানদের কত ক্ষতি হয়, বিভিন্ন ক্ষতি আছে টিভির মাধ্যমে। ভিডিও ক্যামেরা, ভিসিআর, ভিসিডি ইত্যাদি যন্ত্র খুব সাবধানে ব্যবহার করুন। যদি আপনি উপকারার্থে ব্যবহার করে থাকেন খুব সাবধানে, এসব যন্ত্রকে দাওয়াতি কাজে ব্যবহার করুন, তবে সাবধান থাকবেন যাতে বাত ভালো করতে গিয়ে কুষ্ঠব্যাধি না হয়ে বসে। আপনি বলবেন যে আমি বাড়িতে চ্যানেল রেখেছি, আমি কন্ট্রোলের মাধ্যমে রাখি, কিন্তু আপনি যখন বাড়ির বাইরে যান বাড়ির ভিতরে লোকেরা কি হয় কি করে আপনি জানেন না, সুতরাং সে ব্যাপারে সতর্ক থাকুন। কম্পিউটার, ইন্টারনেট, আধুনিক যুগে কম্পিউটার একটি আশ্চর্য জিনিস, এটিকেও আপনি আপনার উপকারে ব্যবহার করুন, তবে ইন্টারনেট ব্যবহার করার সময়ে খুব সতর্কতার সাথে, যেহেতু তাতে মধু আছে আর মধুর তুলনায় বিষ আছে বেশি, সেখানে মধুও পাবেন বিষও পাবেন, বিষের সংখ্যাটাই বিষের পরিমাণটাই বেশি। এবারে চলুন গাড়ি, গাড়ি অবশ্য তুলনামূলকভাবে কম লোকই ব্যবহার করে, গাড়ি ব্যবহার করা একটা গর্বের ব্যাপার, গাড়ির ড্রাইভিং, ড্রাইভারের আসনে বসলে তখন একটা গর্ব গর্ব ভাব, মদনমত্ত ভাব, অহংকারের ভাব। আর যদি গাড়ি নতুন হয় তাহলে তো বলারই নেই, এইভাবে তাদের অহংকার আছে। যদি এমন কি মহিলা পর্যন্ত গাড়ি চালায় যে দেশে, এদেশে মহিলারা গাড়ি চালায় না কেন? বাদশামিয়া, এদেশের মহিলারা গাড়ি চালায় না কেন? সরকারিভাবে নিষিদ্ধ। কেন নিষিদ্ধ করা হয়েছে? যেহেতু এখানকার আলেমদের ফতোয়া আছে যে মহিলাদের গাড়ি চালানোতে, গাড়ি চালানো এমনি হারাম না, এই জন্য কিছু কিছু উলামা বলছেন যে মহিলা উট চালাতে পারে সে মহিলা গাড়ি চালাতে পারে। আল্লাহর নবীর যুগে মহিলারা উট চালাতো না? চালাতো না। উট চালাতে পারলে গাড়ি চালাতে পারবে, কিন্তু গাড়ি চালানো নিষেধ কেন এখানে? যেহেতু তাতে বিপত্তি আছে মহিলার বেশি, রাস্তায় একা যাচ্ছে গাড়ি খারাপ হয়ে গেল, পুরুষ আর মহিলা তো এক না, পুরুষ হয়তো কোন রকম করে, হ্যাঁ, আর মহিলার খারাপ হয়ে গেল, কত লোক তাকে বিভিন্ন রকম ভাবে কিডন্যাপ করতে পারে, তারপরে আপনার ব্ল্যাকমেল করতে পারে, আর কত কিছু করতে পারে। এই জন্য মহিলা বিপদে পড়বে, পেট্রোল পাম্পে যাবে, পেট্রোল ভরবে, নানা রকম রাস্তায় একা একিনি বহু রকমের অসুবিধা আছে, আর মাহারাম ছাড়া সফর নিষেধ আছে, আর মহিলাকে একা গাড়ি ছেড়ে দিলে বিভিন্ন বিপত্তির জন্য এখানে গাড়ি চালানো নিষেধ। আর যদি মহিলা আপনার, আমরা দেখেছি, আমরা শুনেছি, মানে কি বলে আপনার ওটাকে, পরিসংখ্যানে, যাকে বলে পরিসংখ্যান, পরিসংখ্যানে দেখা গেছে যে পুরুষ, যে দেশে মহিলা পুরুষ প্রায় সমান সমান গাড়ি চালায় সে দেশে অ্যাক্সিডেন্টের পরিমাণ কাদের বেশি? মহিলাদের। পুরুষদের তুলনায় পরিমাণ, অ্যাক্সিডেন্টের পরিমাণ কাদের বেশি? মহিলাদের। কারণ মহিলাদের এমনিতে ধৈর্য শক্তি কম, তাদের মানে যেটা বলে হঠাৎ করে পরিস্থিতি সামাল দেওয়া, এটা তাদের জন্য খুবই দুষ্কর এবং মন দুর্বল, সেক্ষেত্রে সামাল দিতে না পেরে অ্যাক্সিডেন্ট করে বসে। যতটা পুরুষ পারে ততটা মহিলা পারে না, আর মহিলা আর পুরুষ সমান না, সমান হতেও পারে না। যাই হোক, তো এই ক্ষেত্রে আপনি সাবধানতার সাথে গাড়ি চালান, ট্রাফিক আইন অবশ্যই মেনে চলুন। এখন আপনি বলবেন যে ট্রাফিক আইন, হ্যাঁ সিগন্যাল আছে, সিগন্যালে কেউ নেই আমি পার হতে পারি। ট্রাফিক আইন না মানলে দেশের আইন অমান্য করা হয়, আর দেশের মুসলিম সরকারের আইন অমান্য করলে আপনার কার অমান্য করা হয়? আল্লাহর আইন অমান্য করা হয়। অতএব সাবধান, অপর সাইডে কোন গাড়ি থাক বা না থাক, আপনার সিগন্যাল গ্রিন না হলে আপনি অতিক্রম করবেন না। আপনি ভাবলেন আমার গ্রিন লাল হয়ে আছে, অতিক্রম গাড়ি নিয়ে আমি গেলে সমস্যা কি? না, আপনার সিগন্যাল গ্রিন হবে, আপনাকে যাওয়ার অনুমতি দেওয়া হবে, তবে আপনি যাবেন। এই হচ্ছে আইন মানা। অবশ্য গ্রিন হলেও অন্য সাইড ভালোভাবে দেখে পার হবেন, যে আপনার গ্রিন আছে বলে আপনি চোখ বন্ধ করে চলে যাবেন তাও হবে না, কিন্তু কারণ আপনি ভালো হতে পারেন কিন্তু অন্য মাজনুন হতে পারে, পাগল হতে পারে, সে হয়তো ভালো না, সে চালিয়ে দিল রেডে আর আপনি গ্রিনে চালাচ্ছেন, অ্যাক্সিডেন্ট হবে না? হবে না। এই জন্য যত রকমের আইন আছে, এবং ধর্মীয় আইন বলুন, রাজনীতির আইন বলুন, আইন কারো একা না, কেউ একা আইন মেনে সুখী হতে পারবে না, ভালো হতে পারবে না, যদি সবাই আইন না মানে। অ্যাক্সিডেন্টের ব্যাপারটা দেখুন, আপনি গ্রিন মানছেন কিন্তু অন্যজন কেউ মানছে না, অ্যাক্সিডেন্ট হবে না হবে না, আপনার গ্রিন মানা কোনো লাভ হবে না। এই জন্য সবাইকে মানতে হবে। আইন ভঙ্গকারী মানুষের অভাব নেই, মাত্রাধিক স্পিডে গাড়ি চালিয়ে নিজের তথা অপরের জীবনের মরণকে মরণের দিকে ঠেলে দেবেন না। আজকেই আপনারা জানাজা পড়লেন, তিনটে মেয়ের একসঙ্গে জানাজা, আর তিন মেয়েই হচ্ছে তিন বোন এক বাপের বেটি। কেন জানেন? তারা তিন বোন সহ মা বাপ যাচ্ছিল কোথায়, অ্যাক্সিডেন্ট হয়েছে, বাবা হাসপাতালে আছে, তার অবস্থা মানে আশঙ্কাজনক, মাও হাসপাতালে আছে, আর তিনটে মেয়ে শেষ। এই আসরের সময় জানাজা পড়লাম। তাহলে আপনি নিশ্চয়ই ভুল কিছু ছিল, এমনও হতে পারে যে আপনি খুব স্পিডে গাড়ি চালাচ্ছেন, তো স্পিডে খুব বেশি স্পিডে গাড়ি চালালে আত্মহত্যা করা হয়। আপনি নিজেকেও বিপন্ন করছেন আর অপরকেও বিপন্ন করছেন। বিশেষ করে যে আমাদের যারা ড্রাইভাররা আছে, যারা বাস ভর্তি লোক নিয়ে আসে দিয়ে আসে, তাদের খেয়াল করা উচিত যে আমি একা নই, আমি একা জীবন হলে হতো আমার সঙ্গে আরো জীবন আছে। এই বেচারি বাবুল বাসার দাঁত শহীদ হয়ে গেল। হ্যাঁ, আবুল বাসার কই, হ্যাঁ, দর্শে আসতে গিয়ে দাঁতটা ভেঙে গেল। তো নিশ্চয়ই ড্রাইভারের দোষ থাকলে তার দায়িত্ব তাকে নিতে হবে। সুতরাং স্পিড মাত্রা বেশি গাড়ি চালাবেন না, যে স্পিড যেখানে বাঁধা আছে সেখানে আপনি সেইভাবে গাড়ি চালাবেন। আর নিজের গাড়ি আর পরের গাড়ি সমান, আপনি ভাববেন যে আমার নিজের গাড়ি বেশি জোরে চালাবো কার বাপের কি, কিংবা আমি মালিকের গাড়ি চালাচ্ছি, নিজের গাড়ি নয়, অতএব যা মন তাই করে চালাই না, সমান সমান আপনার মধ্যে আন্তরিকতা থাকবে। আপনি পরের বলে যে পরের তেলে কাপড় নষ্ট আর পরের ভাতে পেট নষ্ট, পরের গাড়ি বলে আপনি যেমন তাই চালাবেন এটা উচিত না। নিজের গাড়ি যেমন আপনি যত্ন করেন, পরের গাড়িও তেমনি, পরের ড্রাইভার হলে আপনি যত্ন করবেন মালিকের গাড়ির। রোডের অপর গাড়ি ও পথচারীর খেয়াল অবশ্যই রাখবেন, পথের অধিকার আছে, যে পথচারী পায়ে হেঁটে যাচ্ছে তার অধিকার আছে, রিক্সা নিয়ে যাচ্ছে তার অধিকার আছে, অন্য গাড়ি আসছে সামনে থেকে তার অধিকার আছে, সকলের অধিকার আপনি আদায় করবেন, উচিতভাবে সাইড দেবেন। এ নয় যে আমি সাইড দেবো না, এমন অনেকে আছে গোয়ার্তুমি করে সাইডই দেয় না, আপনি পেছন থেকে তাড়াহুড়ো আছে, আপনি যাবেন আগে আপনাকে সাইড দেবে না, তখন নানা রকম। আবার আমার দেশে তো দেখেছি রাত্রেবেলা লাইট হেডলাইটটা জ্বালিয়ে রাখে, হেডলাইটটা নামায়ও না, ইশারা দেওয়া সত্ত্বেও হেডলাইট নামায় না, মানে এগুলো হচ্ছে কি বলে এগুলোকে, গোয়ার্তুমি। আর তো অন্য দেশে তো বুঝতেই পারছেন মদ টদ খেয়ে গাড়ি চালায়, কত রকমের অসুবিধা আছে, কিন্তু আপনার উচিত আপনার চরিত্রকে ঠিক রাখা। এই জন্য এখানে দেখবেন কোথাও কোথাও মরুর অফিস থেকে মানে ট্রাফিক পুলিশ থেকে এলান থাকে, যাতে লেখা থাকে কি যে সিয়াকাতু যাও কোন, তার মানে গাড়ি চালানো একটা মানে স্বাদের জিনিস, একটা অভ্যেসের জিনিস। আবার কোথাও কোথাও লেখা থাকে সিয়াকাতু আখলা কোন, তার মানে গাড়ি চালানো হচ্ছে চরিত্রের জিনিস। যদি আপনার মধ্যে সচ্চরিত্রতা না থাকে তো আপনি গাড়ি চালালে লোকে ভাববে যে আপনি হচ্ছেন বেয়াদব। গাড়ি চালানোতেই বোঝা যাবে যে আপনার আদব আছে, যেমন সামনে থেকে কাউকে লোক যাচ্ছে থেমে গেলেন, পার হতে দিলেন, কিংবা কোনো গাড়ি সাইড চাচ্ছে আপনি চট করে সাইড দিলেন, মানে সবসময় নিজেকে নরম হয়ে যদি বিনয়ী হয়ে চলতে পারেন তাহলে আপনি বা আদব লোক, ভালো লোক। আর যদি আপনি সবসময় আপনার অহংকার থাকে না, আমি বড়, আমি আগে যাব, হ্যাঁ, তারপরে এই কম্পিটিশন, অনেকে যে কম্পিটিশন করে দেখেছেন বাসে বাসে কম্পিটিশন করে অ্যাক্সিডেন্ট হয়, গাড়িতে গাড়িতে আপনি আগে যাচ্ছেন, ও চাচ্ছে আমি সাইড নেবো, আমি বেরিয়ে যাব, এইভাবে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট ঘটে, খবরদার রাস্তায় চলার সময়ে আপনি কম্পিটিশন করবেন না। আপনার যদি কেউ আগে যেতে চায় ছেড়ে দেন, চলে যাক, আপনাকে টেক্কা দিল, হ্যাঁ আপনিও চালালেন, ও লাইট মারছে আপনিও লাইট মারছেন, ও আগে যাচ্ছে আবার আপনি আগে দিয়ে তার আগে হচ্ছেন, এইভাবে কম্পিটিশন করবেন না। এতে এই প্রতিযোগিতার মনোভাব নিয়ে যদি গাড়ি চালাম তাহলে পরে দুর্ঘটনা খুব সহজেই ঘটবে। আপনার গাড়ির হর্নে ঘুমন্ত, রোগগ্রস্ত বা ইবাদতরত কোনো ব্যক্তি ডিস্টার্ব করবেন না। যেমন এখানে দেখবেন লেখা মসজিদের সামনে সামনে হর্নে কিরা থাকে, যে হর্ন দেওয়া নিষেধ, হাসপাতালের সামনে লেখা থাকে, এগুলো কি, এগুলো নিজেকেই খেয়াল করতে হবে যে এখানে ঘুমন্ত ব্যক্তি আছে, রোগী আছে, এখানে নামাজরত লোক মুসল্লিরা আছে, অতএব এখানে হর্ন দেওয়া হবে না। রাতে সামনে গাড়ি থাকলে হেডলাইট জ্বালিয়ে রাখবেন না, হেডলাইট সবসময় নিচু করে রাখবেন যাতে করে অপরের চোখে না লাগে। আর এগুলো তো লানত খাওয়ার, গালি খেতে হয়। দেখবেন হেডলাইট আপনি বন্ধ করলেন, সামনে থেকে বন্ধ, তখন আপনি নিজে গালি দেন, তেমনি আপনি যদি হেডলাইট জ্বালিয়ে রাখেন তো অপরপক্ষ আপনাকে গালি দেবে। গাড়ি চালানো একটি নেহাতি টেনশনের কাজ, গাড়ি চালানো মানে টেনশনের কাজ। সুতরাং অপরের ভুলের সাথে আপনার প্রচুর ধৈর্যের দরকার, যদি কেউ ভুল করে তো আপনি ভুল করবেন না। আর গাড়ি চালাতে চালাতে চালাতে গিয়ে যদি আরামসে ঘুমিয়ে যান তাহলে তো বুঝতেই পারছেন চিরদিন কার মতো ঘুমিয়ে যাবেন, তাই না? অনেক মানুষ আছে আরামসে গাড়ি চালান ঘুমিয়ে যায় রাসা রাত জেগে। এই জন্য আমাদের দেশে বলে মদ খাই কি জন্য, যাতে করে ঘুম না আসে। তারপরে ওই যেসব ট্যাবলেট খায় যাতে করে ঘুম না আসে। বহু লম্বা পথ চলতে হয়, তো এত লম্বা পথ কিভাবে চলবো? কিন্তু না, ঘুমিয়ে নেন তারপরে পথ চলুন। রাস্তায় ঘুম আসছে, আপনি ঘুমিয়ে নেন, ঘন্টাখানে ঘুমিয়ে তারপর চলুন। কিন্তু না, ওরা ট্যাবলেট খেয়ে খেয়ে গাড়ি চালায়, আর যার ফলে মাদকতার ফলে কিংবা ঘুমিয়ে যাওয়ার ফলে কত অ্যাক্সিডেন্ট হয় এসব আমাদের শোনা আছে জানা আছে। একজন মুসলিম হবে এতই আদর্শবান যে তার মাধ্যমে অন্য লোকে কোনো প্রকার কষ্ট পাবে না, লা দরারা ওয়ালা দরার, না আপনি ক্ষতিগ্রস্ত হবেন আর না কাউকে ক্ষতিগ্রস্ত করবেন। আপনি এটাও না যে আপনি নিজেকে মোমবাতি হয়ে অপরকে আলো দেবেন, এটাও জরুরি না, বরং আপনি নিজেকে জ্বালাবেন না এবং অপরকে আলো দেবেন, এটাই হচ্ছে বাঞ্ছনীয়। এটা জরুরি না যে আপনি নিজেকে জ্বালিয়ে অপরকে সুগন্ধি দেবেন ধূপবাতির মতো, এটা হওয়া জরুরি না, বরং আপনি সুগন্ধি দেবেন কিন্তু নিজেকে জ্বালাবেন না, এরকম চেষ্টা করতে হবে, এটাই হচ্ছে বাঞ্ছনীয়। চিনি হওয়া ভালো না খাওয়া ভালো বাদশামিয়া? চিনি হওয়া ভালো না খাওয়া ভালো? বলছে হওয়া ভালো খাওয়া ভালো, ঠিকই বলছে, তাই না? শুধু চিনি হব কেন? লোকে আমাকে শুধুই খাবে আর আমি খাবো না, এটা হতেই পারে না। আর শুধু চিনি খাবো এটাও ঠিক না, বরং চিনি হওয়া ভালো এবং খাওয়া ভালো, ঠিকই বলেছে, জব ঠিকই আছে, তাই না? মিয়া ফিল মিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা আধুনিক জীবনে কয়েকটি আদব মেনে চলতে পারি, কারণ বর্তমান বিশ্বে চারিদিক থেকে বড় অশান্তি এইসব আদব না মেনে চলার জন্য। এই আদব মেনে চললে ইসলামী আদব, এগুলো সবই ইসলামী আদব, যদিও ট্রাফিক আইন টাইন মানুষের তৈরি করা, কিন্তু ইসলামের আদব মেনেই এগুলো তৈরি করা হয়েছে, এই জন্য আমাদেরকে মেনে চলতে হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা আধুনিক জীবনে আধুনিক থাকতে পারি এবং ইসলামী মুসলিম থাকতে পারি, সঠিক মুসলিম, যে ইসলামের কথা আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলিম না হওয়া ছাড়া তোমরা মৃত্যু বরণ করো না। আল্লাহ আমাদেরকে মুসলিম অবস্থায় যেন মৃত্যু দেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।